কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন, কি ভালো পাই না ভেবে গো, ওই ঝর্ণা ধারার চলন নাকি তোমার দুটি নূপুর বাজা চরণ। দূরে ওই নীল আকাশে লক্ষ তারা জ্বালা, কাছে নীলাম্বরী চুমকি যদি ঢালা, অপরূপ চন্দ্রকলা না তোমার চন্দ্রহারের গড়ন, কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন, তোমার কুমকুম লাল টিপ নাকি বনের দোপাটি, প্রজাপতির পাখা নাকি তোমার খোপাটি, তোমার কুমকুম লাল টিপ নাকি বনের দোপাটি, প্রজাপতির পাখা নাকি তোমার খোপাটি। দূরে ওই দক্ষিণ হা ছন্দে বাজায় বাঁশি, কাছে তোমার মুখের মিষ্টি মধুর হাসি, পাখিদের ভালোবাসা না তোমার ভালোবাসার স্বপন, কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন, কি ভালো পাই না ভেবে গো, ওই ঝর্ণা ধারার চলন নাকি তোমার দুটি নূপুর বাজা চরণ।